أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايا باي پرم دايالو اللہ رنامي حاميم حاميم عين سين قاف عين سين قاف كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم এই ভাবেই তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ করেন পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই তিনি সমুন্নত মহান تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم আকাশ মণ্ডলী ঊর্ধ্ব দেশ হইতে ভাঙ্গিয়া পড়িবার উপক্রম হয় এবং ফেরেশতাগণ তাহাদের প্রতিপালকের সুপ্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং মর্ত্যবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে জানিয়ে রাখো আল্লাহ তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু والذين اتخذوا من دونه اولياء الله حفيظ عليهم وما انت عليهم بوكيل যারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে আল্লাহ তাহাদের প্রতি সম্যক দৃষ্টি রাখেন তুমি তাহাদের কর্মবিধায়ক নও وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير এই ভাবে আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায় যাহাতে তুমি সতর্ক করিতে পারো মক্কা ও উহার চতুর্দিকে জনগণকে এবং সতর্ক করিতে পারো কিয়ামত দিবস সম্পর্কে যাহাতে কোন সন্দেহ নাই সেদিন একদল জান্নাতে প্রবেশ করিবে এবং একদল জাহান্নামে প্রবেশ করিবে আল্লাহ ইচ্ছা করিলে মানুষকে একই উম্মত করিতে পারিতেন বস্তুত তিনি যাহা কি ইচ্ছা তাকে স্বীয় অনুগ্রহের অধিকারী করেন আর জালিমরা উহাদের কোন অভিভাবক নাই কোন সাহায্যকারীও নাই উহারা কি আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করিয়াছে কিন্তু আল্লাহ অভিভাবক তো তিনি এবং তিনি মৃতকে জীবিত করেন তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান তোমরা যে বিষয়ে মতভেদ করো না কেন উহার মীমাংসা তো আল্লাহরই নিকট তিনি আল্লাহ আমার প্রতিপালক তাহারই উপর আমি নির্ভর করি আর তাহারই অভিমুখী আমি جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير তিনি আকাশ মণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি তোমাদের মধ্য হইতে তোমাদের জোড়া সৃষ্টি করিয়াছেন এবং আনআমের মধ্য হইতে সৃষ্টি করিয়াছেন উহাদের জোড়া এইভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন কোনো কিছুই তাহার সদৃশ নয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম আকাশ মণ্ডলী ও পৃথিবীর কুঞ্জি তাহারই নিকট তিনি যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন এবং সংকুচিত করেন তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করিয়াছেন দিন যাহার নির্দেশ দিয়াছিলেন তিনি নূহকে আর যাহা আমি ওহি করিয়াছি তোমাকে এবং যাহার নির্দেশ দিয়াছিলাম ইব্রাহিম মূসা ও ঈসাকে এই বলিয়া যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং উহাতে মতভেদ করিও না তুমি মুশরিকদেরকে যাহার প্রতি আহ্বান করিতেছ তাহা উহাদের নিকট দুর্বহ মনে হয় আল্লাহ যাহাকে ইচ্ছা দিনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তাহার অভিমুখী তাহাকে দিনের দিকে পরিচালিত করেন ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب উহাদের নিকট জ্ঞান আসিবার পর কেবল পারস্পরিক বিদ্বেষ বশত উহারা নিজেদের মধ্যে মতভেদ ঘটায় এক নির্ধারিত কাল পর্যন্ত অবকাশ সম্পর্কে তোমার প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত না থাকিলে উহাদের বিষয়ে ফয়সালা হইয়া যাইত উহাদের পর যাহারা কিতাবের উত্তরাধিকারী হইয়াছে তাহারা তো সেই সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহ রইয়াছে وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير সুতরাং তুমি উহার দিকে আহ্বান করো ও উহাতে দৃঢ় প্রতিষ্ঠিত থাকো যেইভাবে তুমি আদিষ্ট হইয়াছো এবং উহাদের খেয়াল খুশির অনুসরণ করিও না বল আল্লাহ যে কিতাব অবতীর্ণ করিয়াছেন আমি তাহাতে বিশ্বাস করি এবং আমি আদিষ্ট হইয়াছি তোমাদের মধ্যে ন্যায় বিচার করিতে আল্লাহ আমাদের প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের আমাদের ও তোমাদের মধ্যে বিবাদ বিসম্বাদ নাই আল্লাহ আমাদেরকে একত্র করিবেন এবং প্রত্যাবর্তন তাহারই নিকট والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد আল্লাহকে স্বীকার করিবার পর যাহারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে তাহাদের যুক্তি তর্ক তাহাদের প্রতিপালকের দৃষ্টিতে অসার এবং উহারা তাহার ক্রোধের পাত্র এবং উহাদের জন্য রয়েছে কঠিন শাস্তি الله الذي أنزل الكتاب بالحق والميزان وما يدريك لعل الساعة قريب الله অবতীর্ণ করেছেন সত্য সহ কিতাব এবং তুলাদণ্ড তুমি কি জানো সম্ভবত কিয়ামত আসন্ন يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد যাহারা ইহা বিশ্বাস করে না তাহারা ইহা ত্বরান্বিত করিতে চায় আর যাহারা বিশ্বাসী তাহারা উহাকে ভয় করে এবং জানে উহাই সত্য জানিয়া রাখো কিয়ামত সম্পর্কে যাহারা বাগ বিতণ্ডা করে তাহারা ঘোর বিভ্রান্তিতে রইয়াছে الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز الله তাহার বান্দাদের প্রতি অতি দয়ালু তিনি যাহাকে ইচ্ছা রিজিক দান করেন তিনি প্রবল পরাক্রমশালী من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب যে কেউ আখিরাতের ফসল কামনা করে তাহার জন্য আমি তাহার ফসল বর্ধিত করিয়া দেই এবং যে কেউ দুনিয়ার ফসল কামনা করে আমি তাহাকে উহারই কিছু দেই আকিরাতে তাহার জন্য কিছুই থাকিবে না। أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم ইহাদের কি এমন কতকগুলি দেবতা আছে যারা ইহাদের জন্য বিধান দিয়াছে এমন দিনের যার অনুমতি আল্লাহ দেন নাই? ফয়সালার ঘোষণা না থাকিলে ইহাদের বিষয় তো সিদ্ধান্ত হইয়াই যাইত। নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير তুমি জালিমদেরকে ভীত সন্ত্রস্ত দেখিবে উহাদের কৃতকর্মের জন্য, আর ইয়া আপতিত হইবেই উহাদের উপর। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহারা থাকিবে জান্নাতের মনোরম স্থানে। তাহারা যা কিছু চাইবে তাহাদের প্রতিপালকের নিকট তাহাই পাইবে, ইহাই তো মহা অনুগ্রহ। এই সুসংবাদেই আল্লাহ দেন তাহার বান্দাদেরকে যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে। বলো, আমি ইহার বিনিময়ে তোমাদের নিকট হইতে আত্মীয়র সৌহার্দ্য ব্যতীত অন্য কোন প্রতিদান চাই না। যে উত্তম কাজ করে আমি তাহার জন্য ইহাতে কল্যাণ বর্ধিত করি। আল্লাহ ক্ষমাশীল গুণগ্রাহী। أم يقولون افترى على الله كذبا فإن يشأ الله يختم على قلبك ويمحو الله الباطل ويحق الحق بكلماته إنه عليم بذات الصدور উহারা কি বলে যে সে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করিয়াছে? যদি তাহাই হইত তবে আল্লাহ ইচ্ছে করিলে তোমার হৃদয় মোহর করিয়া দিতেন। আল্লাহ মিথ্যাকে মুছিয়া দেন এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। অন্তরে যাহা আছে সে বিষয়ে তিনি তো সবিশেষ অবহিত। তিনি তাহার বান্দাদের তওবা কবুল করেন ও পাপ মোচন করেন এবং তোমরা যাহা করো তিনি তাহা জানেন। ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد তিনি মুমিন ও সৎকর্ম পরায়ণদের আহ্বানে সাড়া দেন এবং তাহাদের প্রতি তাহার অনুগ্রহ বর্ধিত করেন। কাফিরদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير الله তাহার সকল বান্দাকে জীবন উপকরণে প্রাচুর্য দিলে তাহারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করিত, কিন্তু তিনি তাহার ইচ্ছামতো পরিমাণেই নাজিল করিয়া থাকেন। তিনি তাহার বান্দাদেরকে সম্যক জানেন ও দেখেন। الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد উহারা যখন হতাশাগ্রস্ত হইয়া পড়ে তখনই তিনি বৃষ্টি প্রেরণ করেন এবং তাহার করুণা বিস্তার করেন। তিনি তো অভিভাবক প্রশংসার্হ। ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة তাহার অন্যতম নিদর্শন আকাশ মণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং এ দুইয়ের মধ্যে তিনি যে সকল জীবজন্তু ছড়াইয়া দিয়াছেন সেইগুলি তিনি যখন ইচ্ছা তখনই উহাদেরকে সমবেত করিতে সক্ষম। তোমাদের যে বিপদ আপদ ঘটে তাহা তো তোমাদের কৃতকর্মেরই ফল এবং তোমাদের অনেক অপরাধ তো তিনি ক্ষমা করিয়া দেন। তোমরা পৃথিবীতে আল্লাহর অভিপ্রায়কে ব্যর্থ করিতে পারিবে না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোন অভিভাবকও নাই, সাহায্যকারীও নাই। তাহার অন্যতম নিদর্শন পর্বত সদৃশ সমুদ্রের চলমান নৌযান সমূহ। তিনি ইচ্ছা করিলে বায়ুকে স্তব্ধ করিয়া দিতে পারেন, ফলে নৌযান সমূহ নিশ্চল হইয়া পড়িবে সমুদ্র পৃষ্ঠে। নিশ্চয়ই ইহাতে নিদর্শন রইয়াছে ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য। অথবা তিনি তাহাদের কৃতকর্মের জন্য সেইগুলিকে বিধ্বস্ত করিয়া দিতে পারেন এবং অনেককে তিনি ক্ষমাও করেন। আর আমার নিদর্শন সম্পর্কে যাহারা বিতর্ক করে তাহারা যেন জানিতে পারে যে তাহাদের কোনো নিষ্কৃতি নাই। বস্তুত তোমাদেরকে যাহা কিছু দেওয়া হইয়াছে তাহা পার্থিব জীবনের ভোগ, কিন্তু আল্লাহর নিকট যাহা আছে তাহা উত্তম ও স্থায়ী তাহাদের জন্য যাহারা ইমান আনে ও তাহাদের প্রতিপালকের উপর নির্ভর করে। যাহারা গুরুতর পাপ ও অশ্লীল কার্য হইতে বাঁচিয়া থাকে এবং ক্রোধাবিষ্ট হইলে ক্ষমা করিয়া দেয়। والذين استجابوا لربهم واقاموا الصلاه وامرهم شورى بينهم ومما رزقناهم ينفقون যাহারা তাহাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয়, সালাত কায়েম করে, নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে নিজেদের কর্ম সম্পাদন করে এবং তাহাদেরকে আমি যে রিজিক দিয়াছি তাহা হইতে ব্যয় করে। والذين اذا اصابهم البغي هم ينتصرون এবং যারা অত্যাচারিত হইলে প্রতিশোধ গ্রহণ করে। وجزاء سيئة سيئة مثلها فمن عفا واصلح فاجره على الله انه لا يحب الظالمين মন্দের প্রতিফল অনুরূপ মন্দ, এবং যে ক্ষমা করিয়া দেয় ও আপোষ নিষ্পত্তি করে তাহার পুরস্কার আল্লাহর নিকট আছে। আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না। তবে অত্যাচারিত হইবার পর যাহারা প্রতিবিধান করে তাহাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হইবে না। কেবল তাহাদের বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করা হইবে যাহারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায় ভাবে বিদ্রোহাচরণ করিয়া বেড়ায়, উহাদের জন্য মর্মন্তুদ শাস্তি। অবশ্য যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করিয়া দেয় উহা তো হইবে দৃঢ় সংকল্পেরই কাজ। وَتَرَى الظَّالِمِينَ لَمَّا رَأَوُا الْعَذَابَ يَقُولُونَ هَلْ إِلَى مَرَدٍ مِّن سَبِيلٍ আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন তৎপর তাহার জন্য কোন অভিভাবক নাই। জালিমরা যখন শাস্তি প্রত্যক্ষ করিবে তখন তুমি উহাদেরকে বলিতে শুনিবে প্রত্যাবর্তনের কোন উপায় আছে কি। وَتَرَاهُمْ يُعْرَضُونَ عَلَيْهَا خَاشِعِينَ مِنَ الذُّلِّ يَنظُرُونَ مِن طَرْفٍ خَفِيٍّ وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين في عذاب مقيم তুমি উহাদেরকে দেখিতে পাইবে যে উহাদেরকে জাহান্নামের সম্মুখে উপস্থিত করা হইতেছে, তাহারা অপমানে অবনত অবস্থায় অর্ধ নিমিলিত নেত্রে তাকাইতেছে। মুমিনরা কিয়ামতের দিন বলিবে ক্ষতিগ্রস্ত তাহারাই যাহারা নিজেদের ও নিজেদের পরিজন বর্গের ক্ষতি সাধন করিয়াছে। জানিয়া রাখো জালিমরা অবশ্যই ভোগ করিবে স্থায়ী শাস্তি। ও ومن يضلل الله فما له من سبيل. আল্লাহ ব্যতীত উহাদেরকে সাহায্য করিবার জন্য উহাদের কোন অভিভাবক থাকিবে না, এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোন গতি নাই. استجيبوا لربكم من قبل أن يأتي يوم لا مرد له من الله ما لكم من ملجأ يومئذ وما لكم من نكير. তোমাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দাও, আল্লাহর পক্ষ হইতে সেই দিবস আসিবার পূর্বে যা অপ্রতিরোধ্য, যেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকিবে না এবং তোমাদের জন্য উহা নিরোধ করিবার কেহ থাকিবে না. فإن أعرضوا فما أرسلناك عليهم حفيظا إن عليك إلا البلاغ وإنا إذا أذقنا الإنسان منا رحمة فرح بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم فإن الإنسان كفور. وهارا جدي موك فيريا ناي تبه تمك تو آمي يهدر ركك كريا پاتھائي ناي. তোমার কাজ তো কেবল বাণী পৌঁছাইয়া দেওয়া. আমি মানুষকে যখন অনুগ্রহ আস্বাদন করাই তখন সে ইহাতে উৎফুল্ল হয়, এবং যখন উহাদের কৃতকর্মের জন্য উহাদের বিপদ আপদ ঘটে তখন মানুষ হইয়া পড়ে অকৃতজ্ঞ. আকাশ মণ্ডলীয় পৃথিবীর আধিপত্য আল্লাহরই, তিনি যাহা ইচ্ছা তাই সৃষ্টি করেন, তিনি যাহাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাহাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন. অথবা দান করেন পুত্র ও কন্যা উভয়ই, এবং যাহাকে ইচ্ছা তাহাকে করিয়া দেন বন্ধা, তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান. وما كان لبشر ان يكلمه الله الا وحيا او من وراء حجاب او يرسل رسولا فيوحي باذنه ما يشاء انه علي حكيم. মানুষের এমন মর্যাদা নাই যে আল্লাহ তার সঙ্গে কথা বলিবেন ওহির মাধ্যমে ব্যতিরিকে, অথবা পর্দার অন্তরাল ব্যতিরিকে, অথবা এমন দূত প্রেরণ ব্যতিরিকে যেই দূত তাহার অনুমতিক্রমে তিনি যাহা চাহেন তাহা ব্যক্ত করেন, তিনি সমুন্নত প্রজ্ঞাময়। এইভাবে আমি তোমার প্রতি প্রত্যাদেশ করিয়াছি রূহ তথা আমার নির্দেশ। তুমি তো জানিতে না কিতাব কি এবং ইমান কি, পক্ষান্তরে আমি ইয়াকে করিয়াছি আলো যাহা দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা পথ নির্দেশ করি। তুমি তো প্রদর্শন কর কেবল সরল পথ. صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور. সেই আল্লাহর পথ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তাহার মালিক, জানিয়া রাখো সকল বিষয়ের পরিণাম আল্লাহরই দিকে প্রত্যাবর্তন করে.